بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. والذين يتوفون منكم ويذرون أزواجا وصية لأزواجهم متاعا إلى الحول غير إخراج، فإن خرجن فلا جناح عليكم فيما فعلن في أنفسهن من معروف، والله عزيز حكيم. الله سبحانه وتعالى وحي قرباني يباميهم قترين مرواميهم أدي أمين تدو كف داميهم أميهن نبي وصية كرون أميهن أمين إن أهر أميهن جيغ تبما أينك خردون خردو لبيغانگن ان احر وندن اين اميهونگه گيگا تيبوما غير اخراج نونيكوما اگ ماناي كي فيرميها گيگا هوروما. فان خرجنا فلا جناح عليكم فيما فعلنا في انفسهن من معروف انت باميهونگه مچن ابس مسلين نتي اكمبلون ان احر موگه كورين اميهون بي اكمبلون بينوم وجيا دو كولوما نيكوما گنگوس اميهون الون كاوين يكورن ادينما emihunna kaaven hushala mihunna zinet terive emihunna taka kaave emihu kaavenya gabulu ma ko ibes masenete heo gotuga ebahi ibes kahare nuba edume nuba maqsoden neti. Wallahu azizun hakim. Allah subhanahu wa taala izzet teri odigemwa hikma ibn taras kalange me ayatu ga Allah wahi kurawa hmani mihaku marubayyan arahinduga enaga abimihaya wasiyya kurashe ena maruma fahuga gennunikum en harhuruma enage atuga huri mudalun en harwanden haradu libigane en harwanden enai geega madakurma wasiyya kurashe efirmihattaga firmihage hagguga geega ehen eituru firhinakan husaneeli hurum kaavinnyan husaneeli enai geega madhoggen enaattaka hurum ei firmihattaka marubi firmihattaka enage hurih hazinate dukon ehin ituru firhinaka kaavenyan husaneedi enage geega madakoggen hurun den ekabalun nikutuma kuwas masselenne te nikumegen en aharun wanis diuma kumasselenne te ituru kaavenye kurumuga maqsaduga egota diuma kumasselenne te mehar mi kurige ayaten iswe hingajje firimarwa anhimihaage iddaya behegot ei hatar mahadiya duwas atar maha jihadwas ei lazim ena ge macha atar maha jihadwas lazim ge ge hurum firmiha ge ge hunan jeni ena itur evs firhina kan husa hedigen nuane adi ehem firhina ku se idda ge inda soriha ko e an hem miha ga tu ga ha ge nuane ena ka veni kuraka soriha kore eno ishara ko buna vidane kuri ge hinga jeta masala ishara ko buna vidane misala kan ha da he ole fa an hene ke nay misala ka rasulullah sallallahu alaihi wasallam ummu salama ge firikalun ei Abu Salama awahara umun isharatakum husayelubi kaven ekade fanu isharay kore waran hiwla fa anhineke Ummu Salama ayki egotan isharay kore bi Ummu Salama engi wada agen fi ekade fanu e di wada agen nan tiwan kamana ka ani balla agatma egota hataru maha dihaduwas wanden hurun ei lazi firmi hayataka den en har wanden ei mustahab mi ayatu milmer vidal wani mustahab wegen be mi ayatu istidal kura wafa en har wanden ena firmi hay gege huruma ki mustahab wegen wa kameke den bayin ilmer vidalwan mi ayatu ge hukum mansukh wegen ve ei miras ge ayat ba wale bumu ei miras ge yoti firmiha e marwa miha ge muda waki faraitta ka kanda alu wanim ma fa nimma wa fa ambi miha bes waki hissa ay ema giya kunu hure ve ne den ituraka e nage mudalun faida hasil kuraka an him miha kan hure ve na tar ma hadi hadosma ko ena nikum gen daanchi bayin ilmer ge tes vidalwe kommya ge sena ge warta virun ruhin yamas sena huttas ama egotan enan huddavegen ve hatar maha dihadwasumun ehem firihinaka kaayun kurmattaka genni kumagen diyo masrene huddavegen ve den allah ikram walil mutallaqati mata'un bil ma'rufi haqqan 'alal muttaqin vari kurave anhenunna emi hunattaka ve faada eddinun hiyogotuga haqqan 'alal muttaqin ei taqwairan wahagge ke taqwaveringe macha kandayidigam wahagge kei taqwaarin wa chamitaanga em murada ki ei vaarta verin misale ka vaarta ring e marwa miha firmiha marwumun e ambimiha ya e firmiha ke vaarta verin kommes kala faada addinun enage mudalun kommes faada addinun ei walil mutallaqati mataa'un bil ma'ruf haqqan 'alal muhsinin muttaqin adibayin ilmer vidale febawe hama kuriga ayatek ge manami suratuga iswe goswawa ei rang khanda naala ka veniko rang kana naala kaveni kuri den ena varikoffia ena deshe khanda eligen wa kommes vare faida deshe ena faisa ge kommes min varen mata benun hife kommes etchen ena deshe emana se kulegen ve kuri ge ai tafsir ko bayan ve hingajje Allah me kuravni kadhalika yubayyinu Allahu lakum ayatihi la'allakum ta'qilun mifadan Allah subhanahu wa ta'ala tiyabami hunay kalanga ayat tabayan kurabai ay tiyabami hum fikr ko visna toye aden Allah me kuran alam tara ila alladhina kharaju min diyarihim wa hum ulufun hadar al maut faqala lahum Allah mutu thumma ahyahum inna Allah ladhu fadlin ala an nas walakin akthara an nas la yashkurun Allah me hikorwani baigge wahakae Adam tar kalifan deki wadanu gannawan he e bayaku ei emihunge rattakun marabbirun nikoi baike ei etang has baike Ibn Abbas vidalu fani ei hataru has mihunne emihun e rahuga tuun bani fetrunima marabbirun fili mermi ummatugas Rasulullah sallallahu alaihi wasallam qurbani e bimegga ta'un bali feturejjiya e bimuga hunna miha nuni kunna ase den e rahum adi ehenda ta kunna miha e rahakan nus vanna ase emihum filagen midiye nikuti e rahum emihum e kakone kam muran hingare mi vene bimakkan eta ko maren nuane marabbirum filagen midiye den mi mihuna kan nevis na fami marakimi Allah liuba fe na wagu takwa e chekkame Hari fan dek wada nu gannan he warab bayaru mi etan has bayke ei marabbirun nikumegen dia bayako emi hun garatta kun nikumegen den Allah he bami hun nammi wahi kurawani mutu marwa hati bami e biman emi hun dia ha hindu Allah wahi kurawani marwa hati bami hame hindu he marwi anekka Allah subhanahu wa ta'ala emi hun diru fa ahya thumma ahyahum den Allah subhanahu wa ta'ala anekka emi hun diru bafiye ان الله لذو فضل على الناس ولكن اكثر الناس لا يشكرون امكرم الله سبحانه وتعالى ميستكن درمون ترسكل ميستن مچ درمون ترسكلان گے کما ميستن کرے گنا بیاکو اللہ کا شکرن ادا این نکرے আমি বাইকে ওয়াহকমিগে দেন তাফসীর কোনেন আসবেন এই বাকি কম বাইক কামে এর মিগেন এবামিন ইব্রাহিম হাসিল কদ্দে মটকা এমি হুন আল্লাহ একলাঙ্গে এবামিন গমচক পোলা দুমন্তে বডিগেন ওয়াকান আদি একলাঙ্গে ইরাদা কুরাবা ফি এমি হুম মারওয়ানকান তো অন বালি তানেতাস একান দেখকেও মটকা আল্লাহ সুবহান ওয়া তাআলা এমি হুম মেরুবি এই এমি হুন নং হরি ইব্রাহিম দেন মুখাতব মিস্তাকুন নাম বিবাহকা আল্লাহ বায়ান কদ্দে বিকি বেগেন তাফসীর গ বিদালওয়ানি ei mistakum jihada nerumattakae mer bayem mi jihada dam birunga batibe marabbirum ma allah ma hikurabani adi hen ayate ga walau kuntum fi burujin mushayyada ali imran surat ga allah hikurabani tiyabami hun gada fadan hedifawa killata higga terega tibias e bayegge macchen allah maru liuba fa wi mi hun emi hun e marwana tanakan e wagutegge mi hun nikuma gendaane এবাগত কোন কোন গন্দানে এক শক্কে বিসনেতে এম মারা কি গতং ওয়েন এচিন আল্লাহ ওয়ানি লিউ ওয়াফে এ ওয়াগুত ওমা এমি আকু মারবে গন্দিমা এহেম বিমা মুখাতব ওয়া মি হুন্না মি আয়াত গহরি ফায়দায় কি জিহাদান নি কুতুমা শাওগোরি করুম নিস্তাকুম জিহাদান নি কুতুমা শাওগোরি করুম আল্লাহ ওয়াই কুরবানি আল্লাহ ইরাদা কুরবা ফিয়া এ মারু আননানে এমি হাকং এ লিউ ওয়াফা ওয়াগুতাকু এবারি হামায়ে বড়ে তিকিল্লা তে গেতে রে গতিবাস egota e ibratattaka allah subhanahu wa taala algon mena mi ay bawale biden allah bayakut maru wa fa dirubum miharu allah aslu maru wani de faharaku marwas de faharu dirumas de faharu yani marwas de faharu dirumas de faharu e qur'an ga allah ay qur'an ba hadu de marwas ve adi de dirumbe demaraki ko ba demaraki furatama insana netumuge terege wani marwefa adi wujudan nan nami hunge wani marwefa emi hun adi nei den alung Allah e dirubani emi ei furatama marung e fahar e dirubuni den anekka e marwani duniyege enage umru enage ajalu hama umun anekka enage yamed dohuge dewana fahar direne mi aam usul den bay fahar Allah subhanahu wa taala e bahuri bay emi hun marwefa dirubafa ema egen mi Allah subhanahu wa taala ge mi hukum fulan wa ta Allah subhanahu wa taala ge qanuna ekalaage sunnata khilafen noye eki veng e hukum abadu sanan aghlabiyat Allah subhanahu wa taala lavva fawa gotaki ei de fahar marwes de fahar dirun basmet den e bur bahem mi misale ka tim fahar marwe wan rubi tim fahar diruni ei aslu qawaid qawaidun khilaf wa fayti e bahem hukum tang e bahuri gota aslu demigem wa hukumakun خلاف وگن نکمه فہن بہ نادر مسلت ایگ تر میوس ہمے گوت بنو اسرائیل میون گتر موسی علیہ السلام تور فربد کاری دی مٹکا ہو ویبار می ہوں ایک قوم قبیلہ کو می ہکو ای موسی علیہ السلام کے قوم کے میون بہ گن دی بار قبیلہ بنو اسرائیل میون گوت بہ گن دی بار قبیلہ این قوم قبیلہ کو کلی فان ہو وی می ہکو ای کی وین کلی فان تورات ہپ وے گن قوم کے می استہ گا تنگا ما ایمی ہو کی کے بونی ہر نہ کینن گنی تی اللہ کے حضرت ہوں ائے چ manusyaan kurige bahagata hingajja aharna kinen hege kali fanoma asmi allah devi echche ke bunyas aharma kinen hege gabulu qurane ema aharma mesgen dahre tanak gen gos allah wa ka dakwa ash emi hum ibran den allah musa ke fanho ve ibarami hum etan tur farba dakare di mattaka e barami hum etan tur farba dakare au mai ko adeng ase mi hum marwa gen edi ai den musa ke fanu dua qurane allah allah edi wodigen wa nama timanna ves adi gaumuge emme ves Allah ko levvi mu hai ekamaku nubaya bahu kura amal ta ke sabu alamen nu ipawash tan ekam Musa alaihi salam dennevi emi wa gotta ki Musa alaihi salam barami hung banu islam kun ulaku jadal kurum bodu bay e barami hung wa ge Musa ke fane wada gati etana den gaum ge mis tahung ga rat timan dan kom muna ka gen he Allah hama dar bunane barami hung gos meri ye den Allah ne kai barami hung diru bi maru bah diru bi ema ekahala bay wahakatan e bahuri maru wa falun allah diru wa fa bahuri duniya ga mihu hame go tang uzair alaihi salam ga wahaka sa diwen uzair alaihi salam himar himar ga mati ga bakara surtu ganna ne wahaka himar kole ga mati ga mi wada ganna wani rahek karen wirana we hoy warahek karen ehindu uzair alaihi salam ira rabballa fa mi danna wani anna yuhyi hadhihi allah ba'da mautiha mi raddem mi maru wa fa mi wirana we gossa otuma fahuga den allah alum mirad dirwanikum fadayakun heye kihinen he den allah ekan uzair alaihi salam ekanange e huriha kamaka kuladum wante wodigen waakan dekke umattaka uzair alaihi salam mir maru wa allah subhanahu wa taala uzair alaihi salam ga maru hippevi fa amatahu allah mi'ata amin summa ba'atha sate ka har wanden uzair alaihi salam e tamaru wa fawaj ثم بعث دين علن دير في الله تعالى الله يكون قال كم لبست عزير السلام تمر فتوت كيتن هر هي كي حدوا كو كي هم كي هم مدت هي قال لبست يوما او بعض يوم وني دو هن وتباد وهتي من نمتا غمي اوتي الله يكون قال بل لبست 100 عام ادي كين هي عزير عليه السلام تا اوجاموه ستيك احرون دين مروه den allah ge kuladum wantakam bayan kurawani uzair alaihi salam allah subhanahu wa taala allah e qurani unzur fanzur ila taamika wa sharabika lam yatasanna genes suhuri ka ichi sarabo ichi sabal lawase lam yatasanna yakan e bistagayyaru min asfen den hama taaza kon uri den allah ge unzur ila himarika wa linaj'alaka ayatan linah den ballawase sabar wen a himara e himaro ti wirana we gosse tana emme rangalo himarta avah halak wegen dani kaayiti kolota gena kaayiti kolota kaayiti kolohan halak wegen dani himara bure ekama allah subhanahu wa taala kuladum wantan uzair alaihi salam e dakkawani kaayiti kolo gena kaayiti kolo herita azako sawaro wadayan innevi himaro yotti ekko fanaayen goswa anduru ila himarika walinaj'alaka ayatan linnas وانظر الى العظام كيف ننشزها ثم نقصها لحما فلما تبين له قال اعلم ان الله على كل شيء قدير دين عزير عليه السلام الله كرباني دين بلواهرتي من الله ادير واغوي عزير السلام بل حتى هنوني كون ايتي كارغاندو يفدوني هما اهر مس اريا ان كلكم مس ارا ان كلهم يتيدوي يدي ما دين عزير السلام دناني miharu engijja Allahu riha kamegge macchakuladum anta ebodigewa migen Allahu ibratin e dakkawani marwa fe dirubun ei bay mihuna kurawa fe hama efadan kahuf baagaage mihun kahuf baagaage mihun etin steka wasdat tin steka mihun gaajnalaka salasmiyatin wasdatu tisaa ohu ei ane emihun tibi tin steka nu aharu tin steka nu ahar wanden emihun tibi hoholaygge marweba ahulaygge marweba nidafa den niduma kiye marutade tinsteka nu aharu ei tinsteka aharu iruge gotum vejjiya handuge gotum vejjiya tinsteka nu aharu wanden etange emihun tibi nidafa den niduma kiye maruge battare rasulullah hadis qur'an annawmu aqul maut niduma ki ei maruge akike adi ama zumar suratuge allah wa ikura vafani nidawa gotuge allah qur'ana hippawaye adi allah subhanahu wa taala e nafsaka medu marumal liwafiya den amurainnu fonuwane furane ekama qalun aneddohu diruma liwafwa nafse vejjia allah fonuwane furana amra komme kas tin steka nu ahar wetanga tibe fa emi hun kahu baga ga mi hun etanu teduwi allah kuladu mantaka komme kas mi ayatakun allah subhanahu wa taala e bayan kurawani ekalan kuladu mantaka marwa dirum ga macche kana kuladum wan tay bodigen wa kan ei gina mihun inkar kore mushrikum makka ga mushrikum bas inkar kore allah subhanahu wa taala marwa diru emihun abunani aiza kunna idaman timanna men kahri kattabwe veyyabwe dima fahu a inna da mabusun alun amra timanna men diru vene heyye hama emihun gabulen kore allah kuladum wan takan mi ayat takun allah bayan kurawani den mi ayatun allah mukhatab wa mi hunna jihad hibbar edevani jihad nikotuma ei bayem mihun jihadan nu nikomi te marwa dana kama birum ehme jihadan allah shaw gore kurwani den allah mehi kurwani wa qatilu fi sabilillahi wa alamu anna allah sami'un alim ei mi fahugami ekama gule ayen eba bawalati e bayan kurwani wa qatilu fi sabilillah allahumma ugah kuram kurashe marab birun nu tibese nu gos ei allah maruli wa fa mi hakwe tanakadane ema yadanugas allah ebaygge macchan marudi uwafa tibmi hunne marwani maruli uwafa nu amihun emburi annane ganima mudahifagen ema allah ge magoti eba mihun hanguram qura re wa alamu adidan nashi anna allah samiun alim amakorong allah subhanahu wa taala i molang assawa wodigemwa molab dena wodigemwa raskalange man zal ladhi yuqridu allah qardan hasanan fayudha'ifahu lahu ad'afan kathira wallahu yaqbidu wa yabsutu wa ilayhi turja'un allah me qurani ka ko heye allah riveti egen wa daranye de ni ka ko heye fayudha'ifahu lahu ad'afan kathira allah ege etang etak gunay ena ege badal wa devwa ka ko heye mer allah wa yakuraban allah darani dinun ei fagirun nan ehiwuman allah yati wa yakuraba fe allah daranye dinama tie bani ka ko ji allah rivet daranye den riveti daranye ke allah wa yakurabani ikhlas terikama aiku e sodaga fagirun nan dinuma ikhlas terikama aiku bay mihun dekkun terikama go tumase bade bay mihun ehi teri wani yes musandin nan e nan hodu mattaka e baber ule gota musandin nan emihun ehi yes wani musandi musandi da maamala koran fagirun fagiru gotu gadu kolla arti daawate dinas kaaychin hada daawate dinas musandi na daawate sannani fagirun fagirun gotu gati ben ekwe bes faadanne ekwe bes faadanne e heeda kurma ki hama gelligen daaychin e yakun e bes faadanne ehen namas allah koran ka ko he riveti daranye timan allah devwani e riveti daranye ki ege murada ki ei ikhlas ter kama ko fagirun nan ehi ter kam for ko deni ka ko heye nufudi fatibe mi hunang hiter kam for ko deni ka ko hiye etang etak gunayen allah subhanahu wa taala mi hakad devwane me har darani de ege ves faada huri aluta kunna adi ege faada e din echegge faada ves huri hama aluta kunna allah kam ves faada netta ekama ko allah han allah nisbe kurawani fagir nan ehi terimun ei allah had deve daranyegge gotu allah han nisbe kurawani kumme ges bakara sotuga annana adi اللهم وجه هذا قرامهم كمثال مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت سبع سنابل اللهم وجه هذا قرامهم هذا قرأ تجع مثال كي أي أطر تجع مثال أي أطر نكوت هاي قراكم مكراغن تجع ساتيك أطر أهم إم أطر تجع بدلوا كي أنا عندي بني كي هوار سات هاي ساتيك هاي ساتيك أدي الله في قرآن ياتك فهو والله يضاعف لمن يشاء والله واسع عليم أدي الله إرادة قرآن بمياه كان إبرمس جنان ديبا يا الله إبرمس جنان ديبا أي إخلاص تركان هوري من بركم ඒ අස්සාබේ කන කුරානක අල්ලාහ් කුරවනි මක්කා ෆතහාගේ කුරින් හේද කුරි මීහුන් මක්කා ෆතහාගේ ෆහුන් හේද කුරි මීහුන් මක්කා ෆතහාගේ කුරින් හේද කුරි මීහුන් නා මක්කා ෆතහාගේ ෆහුන් හේද කුරි මීහුන් හැම හැම එන්නවානේ ඒ මීහුන්ගේ සොදගායි හැම හැම එන්නවානේ ඒ මක්කාගේ ෆතහාමුගේ කුරින් මුස්ලිමුන් වනිවර ෆගීරු හාලතුග ඒ ෆගීරු හාලතුග එච්චන් අල්ලාහ්ම වග නිර්මකි බොඩු කම වරන් ඉඛලාස් තරියගෙන නිරවේ එම්වෙන් එබේ කලුන් අල්ලාහ්ම වග නිරුණු මුද්දේ ඒගේ ෆහුන් අල්ලාහ්ගේ මාවගේ මීහුන් රම් උහුද් රම් බොඩු රංගඩෙන් හේද කුරුමා නුබද්දලු නහම එම්වෙන් ඛාලිද් ඉබ්නු වලීද් ඛාලිද් ඉබ්නු වලීද් කි ඒයි මක්කා ෆතහාගේ කුරින් ඉස්ලාම් වඩාගෙන මක්කා ෆතහාගේ කුරින් ඛාලිද් ඉබ්නු වලීද් ඉස්ලාම් වඩාගෙන එද මක්කා ෆතහාගේ වඩාගෙන නැයි ඛාලිද් ඉබ්නු වලීද් දොහ අබ්දුර්රහ්මාන් ඉබ්නු අවුෆ් එකලේගේ ෆාන දෙක කොම්මස් කමකා රුලියාස්ගෙන් එකලේ ෆාන අදිමා එච්චි ගෝයත් හඩි එච්චි ගෝයත් අබ්දුර්රහ්මාන් ඉබ්නු අවුෆ් අදිමාලා ඛාලිද් ඉබ්නු වලීද් අබ්දුර්රහ්මාන් ඉබ්නු අවුෆ් කී මක්කාගෙන් මේ දතිය රසූලුල්ලාහි සල්ලල්ලාහු අලයිහි වසල්ලම් ඉජාබ දෙවි බේ කලෙන් අදිස් වරුගේගේ උෆාරිකමගේ ඛබර් ලිබ වඩාගෙන නැවි දිහ බේ කලුන් ගෙතරෙන් බේ කලෙන් අබ්දුර්රහ්මාන් ඉබ්නු අවුෆ් කී එම්මේ මතිවර සහාබින් ගෙතරෙන් සහාබී අබ්දුර්රහ්මාන් ඉබ්නු අවුෆ් කී එයි හුරිහා හඟුරාමෙක්ග හුරිහා මකාමෙක්ග එම්මේ ගිනෙන් අල්ලාහුමගේ හේද කුරවි වේ සහාබී උස්මානුගේ ෆානේ කලිෆාන එම්මේ ගිනෙන් කොම්මෙතනෙක්ග වේ හේද කුරවන් එයි අබ්දුර්රහ්මාන් ඉබ්නු අවුෆ් මදීනා වඩායෙන් කලිෆාන මසක් එක් කුරවි වරා ekalifana kore masakkatu ekalifana warabbodu musanjaka wadaagindi warabbodu musanjaka wadaagindi waragina heeda kore be allah subhanahu wa taala mauga abdurrahman ibn awfadima khalid ibn walid hadi hutur echi go yaga tima rasulullah sallallahu alaihi wasallam khalid ibn walid hadis ul qurbani la tasubbu ashabi timan kale ekfanu ge ekwerinna sahabinna hadi hutur echi nu go war tiyabani ham sahabinna mi hadis ul qurbani yes අදී අලුගණු මෙන්ගේ තිරම් මිහක ඔස්සාවය කරකන් හඩිය උතරචි ගෝයස කියාවරවා ඛාලිද් ඉබ්නු වලීදන් ඒ හදීස් වල කරවණි තිමන් කලිග ෆානු එක්වරන තිමන් කලිග ෆානු ඔස්සාමුන්න එච්චිනු කියාරය හඩිය උතරචිනු ගෝවාරය කයිමේගේ ලව් අම්ෆක අහදුකුම් මිස්ල උහුදින් ذهبන් මා බලග මුද්ද අහදිහින් වලව නසීෆහු හදීස් වල කරන් කියබෑ මිහු කර මිහකු උහුදු ෆරබද වරුගේ රන් අල්ලාහුගේ මවගේ හේද කුරි නමවස් එබෑ මිහුන්ගේ එබෑ මිහුන් අල්ලාහුගේ මවගේ හේද කුරි මුද්ද කනහමයි මුද්ද කුඩ කුඩ ඉදිකොලෙන් আদি কিয়েন হে মুদ্দেগগে দেবা কোলা এব্বা ইয়া নাহামায় এব্বা মিহুন আল্লাহুম ওগে হেদা কুরি মুদ্দে নুয়াতা মুদ্দেগগে দেবা কোলা এব্বা ইয়া বেস নাহামায় তি এব্বা মিহুন এ হেদা কুরি উহুদু ফরবাদা বারু গেরাং বড় সিঙ্গা ফরবাদে মিরা রাবুরে বেস এতক গুনা এ বড় ওয়ানে ফরবা এতক গুনা এ মিরা রাবুরে বড় ওয়ান বড় সিঙ্গা ফরবাদে এ ফরবাদা বারু গেরাং কিয়া বড় হচ্ছে রাং আল্লাহুম ওগে হেদা কুরুমা এবে কালুং এ আল্লাহুম ওগে হেদা কুরু মুদ্দা নাহামায় এ কিবে এ ইখলাস তরিকা মিহার মি মা বড় ইচ্ছাকুন গিনা আমলতা কুনুন আল্লাহ হে ওকান্ডা বাফানি ইখলাস তরিকা মগে হেবেন আসাবিয়া কানে বিদালবানি আবু বকর গে ফানাকি তিমান নামে দেখেম আবু বকর ফান মা গিনা আমলতা হে কুরাবাবে কানে নো না তিমান নামে কুরাবাবার রে কুরাবানি এ বুরমস ভাই ফারমা দে আবু বকর গে ফান একম কো এমমে মতি দরজা ফোরা গান দেখিবে এই একলে ফান কিবাগে হুর ইখলাস তরিকা মগে সওয়াব কুন আসাবিয়া কানে বিদালবানি কমমে আমলে কুরিয়াকাস ইখলাস তরিকা মগে ইন্তিহায় আবু বকর ইখলাস তরিকা মগে উমর গে ফান তাবুক হাঙ্গুরামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউলান কুরা বাহি মা কুরিন আসাবে কালনা ই হাঙ্গুরামা এহিনয়া কে লেখ ফান এভস হাঙ্গুরামা কে বড়া গন্না মার কুরিন এভস আসাবে কালকা হাদিস রুন কুরা দাং উলে দিমা এভস আদি কুরান উল ওয়াকাম এভস এই হাঙ্গুরামা কি হিরাতে এহেন বেগে কুরি বাগা বায়ান কুরা বেজিয়া দুশমানু নাম্মা কুরিন খবর ফোরাই মিহম বস্তাইয়ার ওয়াকান তা কুরআন এহেন বেগে নাঙ্গা এহেন নামেস তাবুক হাঙ্গুরামায় কিয়ে হুন মৌসুমেগ কুরেবে হাঙ্গুরামায় আদি দিগু দা তুরেগ গোস কুরেবে হাঙ্গুরামায় কামু গাওয়াতিবে মা কুরিয়ং ইউডান কুরাব বাফি এ আসাবে কালুং গাতা কো এবার এরা কুনে মা মুসসানি কামে ইহা দুরাদ দা তুর কুরাম বি আদি এমমে হুন গাদা ইতান তাগে হুন মৌসুম কি বরং হুন গাদা ওয়ান ওয়ার আমা মিয়া কো মারবেগেন বেটে ওয়ার ওয়ান ইহা হুন গাদা ওয়ান আদি কাদুরু দম ওয়া মৌসুম এ হুন মৌসুম কাদুরু দম ওয়ান কাদুরু তং হের দম বে ফাক্কাওয়ানি এ হুরিহা এচ্চে বেস দুক অফ ইন্তিজার গ তিবেন জি হে দুবাস এই হুরিহা বাগিচা তাকেগ গ ফারে তিবেন জি হে দুবাস এ বে কানু মে দান জে নি হাঙ্গুরাম এক বড় ইন্তিহান গ গত এ হিন্দু রাসূলুল্লাহ হাদিস কুরবি এ মি হে কান লিবুন এচ্চে মি হাঙ্গুরাম হে দা কুরাশ এ মি হে কান লিবুন এচ্চে দেন বাই বে কানু মারা কুদি কুদি আতে কোল কো মি হে কুড কোড কাদুর কোল দে সে দা কুরব এ গ বড় বরকা ইবিস দে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ গ বে বাহ গ গোসওয়ান উমর গ ফানো এ দোহু ege emme ginan heda korvi usmanu ge fana abdurrahman ibn awfa eha gurama hataru has dinar abdurrahman ibn awfa eda hataru has dinar komme dinar ke meron foche usmanu ge fana hataru ste ke ite jamale ege سامانا ايكوغا اللهم بهي دكول حتى رستيك تجمال عمر وغفان دين يكي غنا وما كنون اسلو ايك ثواب الله لواني نسبتون نسبتون لواني مثال كان قلنا بنا ودان ديوه راجكي ميستكون نسبتون ام علمرين غنا غاوم ام علمرين غنا غاوم نسبتون آبادي نسبتون ايكوتا الله ثواب دواني نسبتون مثال كان اتوغا هوري كودا كودا مدا كولن اكون هيدا كورما بڑو مداور یکو ایور اتک گنے ایک ہے دا قرمانو نہما وان این اللہ اجر دیبان اس عمر کے فانو کرے کے فانو گے ترے گوری ہوری ہا مدلے گے دے بیا کڑے بہ ہے دا کڑے دے بیا کڑے ورنگ فلم می ہن نی ہپلن ارا وڈا تے میادو او بکر کوری اڑا کوری ایرونیا ایرے نتی مان او بکر فہن اڑا گو دے وچ میادو دے وے نتی مان دین سیرو سیرو اس عمر کے فانو بلالی او بکر فانو کی ہارے ہے دا کڑے وی تو تلفاتو گانے کولل یس او بکر گے فانو کولہ ہے بارو گیندا او بکر گے فانو کولہ سورگے گ ادر کولوے ادر کولو ادتے میدرون او بکر گے فانو وننا نو کی ہارن گلو ہے ایہا مائی بے کڑن ای اکلی فانو ایہا کوری ارا گیندی اخلاص طریقہ مے سبب اکلی فانو اللہ دے تیر اخلاص طریقہ مے سبب ای اخلاص طریقہ مے سبب عمل تو ہو گے اجر اللہ سبحانہ و تعالی لیوان اللہ ہے قربانی من ذا الذی یقرض اللہ قرضا حسنا فيضاعفه له اضعافا كثيره كاكوه الله سبحانه وتعالى ريوته درنج ديني الله اينيا اتن اتك غنن يتر يتر دوانه فهم اي دراني گ بدلو الله دوانه يامي دوه سورو گيرا والله يقبض ويبسط واليه ترجعون ادمي هون گ ائمت داتي قربني يس الله ادمي استون گ ائمت تنمس کو دوانه الله واليه ترجعون تيابامي هون ريها من امر دام بسوتي كلان گ حضرت اره فقيرون فقيرون گتو گي الله گ اراده فلو گ داشون ہمے کو تو مصنیدنا مدار تناوسس کو دیوا فراتا کہ ہم اللہ سبحانہ و تعالی اہم فراتن نو اللہ سبحانہ و تعالی دم مثال کا میہ کو ہتن ارا فان تیمن فقیرے گتو کو اللہ دو کرا و اے نہ مصنی کرا و کی بین مسلم گے تیرن می بن مسلم گے تیرن اللہ کی اتن ایت گ اللہ میں قران کلاں گے حکمت بن ترس کلاں گے اب بس میہ کا فہم وانے کو تن نے گے میہ کو ہتن ارا تیمن نہ لے مدات کے لی بین نہ کی ہارن گلے اللہ کو مگے دکڑا لی بنی میں گے نہ ہیدہ کرا ఏన అల్లాహ్ సుబ్హానహు వ తాలా మా హికమై తరి ఏన కన్నేగె ముదాలి వెజేన వానే గోతెవ్స్ మగ ఫర్దిగం వెసి గాదా కితం మియోంగె బౌరి ఎద్దు హసావే కలకు మిదన్నాని అల్లాహ్ గ రసూలాయ్ అల్లాహ్ అల్లాహ్ గ రసూలాయ్ తిమన్నవర్ ఫగీరు మియె కేనే తి అత కొమై కెచ్చెవ్స్ అల్లాహ్ మగ హేద ఖురాన్ ఎచ్చెస్ నతే తిమన్న ముస్సంది వేత దుఆ కొ దెవ్వాష్ తెన్నవి తి ఉలని మగ ఫర్దేష్ తిరుని మగ ఫర్దేరే తి దుఆ నే దేష్ دین ادو ہو یم برادینا سے ہے دیو بیم انے دو ہو سے سم ہندن نا ہم ای گوتے کہ فنا سے ہے دیو میں امبرین گج انے دو ہو سے تے گوتے دین نیما رسول اللہ صلی اللہ علیہ وسلم دعا کو دیو بی دعا کو دیو بیم اے نا کمس گوتے کم بک دے بکر دی بیج دین کمس مد وری وگن تا دی بی دین ای گوتے گنوامون گوس مینا بکر تا ہو گے تیرے گا مشغول وان فرہ مینا کی برابر جماعت نمازاں ان نمی بای فہر جماعت کٹن فری بای فہر وی گوتے کی سنت تن فرتا سنت تن نماز کو می ادا کرے روا ایو فاس سنت تا اسکو اسکو فاس کرہ کرے سنت تا اے نہ ایلن فاس ہے اے فرتا مرحلہ دم می کو تکی جماعت اے نہ فائت وان فرہ جماعت بھائی فار ایک اے نہ ادے نے رسول اللہ صلی اللہ علیہ وسلم جماعت دین اے نہ بکر تک گنے گن اے نہ وادی ان ہفا وادی گ بکر گن گن فرہ دین اے نہ جماعت کا نہ دے اب جس نماز ہمیں کنے ہو کرافیا دوس کول کوم حکورا کب وسے نا کنا دےونو دوس کول کوم نماز وسے لن کشی نا نماز ولن فری نا رسول اللہ صلی اللہ علیہ وسلم اینا گنس دے ایوا ک دین نی دے ا نماز ولن فری ما اینا گ مداتن افارک گ ہلاک وگن دیئی دیاما اینا ہتام کو رسول اللہ صلی اللہ علیہ وسلم ارجن اس توبہ وڈ نم صحابی توبہ ایگن گے چکی مدا نیمیہ مودا اینگے اتوگ اینتی اللہ گے حکمتوں کان ای اینا مودالی وچ جمع کفر گن دیوں کشی گن بخیل من وسے کشی گن ایم اللہ کم میں مسلم علاکا دے تیرے کان تک قربان اینن ہیوا کا یا کو شک کے وسنے اینن ہیوا کا قربان ایم دتی وا میہ ایم دتی وے فہوری اینن ہیوا کا দেন আল্লাহ ইরাদা করে মিয়াকাঙ্গে মুদা দেবান এমি হংগে মুদা হেদাবেস কুরআনে আসাবে কালুঙ্গে তেরেন ফাকির সাহাবীন আসমি দন্নানে আল্লাহর রাসূলায় আল্লাহর রাসূলায় মুসসাদিং হেওকান দত্তহু কুরি আরাহিং গাজ্জে আহার মতকুনে তে হেদা কুরআন চেমি হংগে তিবে হেদা কুরআন গতিবে দানিয়ে আল্লাহ গমাগো সওয়াব তং হাসিল কুরআন আহারমে কিনেন হেদান পরদিরাবে আহারমে ইফাদাহ সওয়াব আহারমে না হাসিল কুরআন ইন রাসূলুল্লাহ সাদেশ কুরবি কালিমনা তিমান কালি গফানু খামে বিদালওয়ান হেয়ে একামে কফিয়া এমি হুকুরি রাদে বিদানে কাজে এই কমমে নামাজে গে ফাউন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ করমি কমমে কালিমে 33 ফার কিয়ার এর মে মিনবর সওয়াব গতু ইতরওয়ানে এমি হ সিরু সিরু মি কোরানে মি ওয়াগত কি হে ওকান তত্ত্ব গ দাহিবে তিবায়ে হে ওকান তত্ত্ব কুরি রাসে অতি এক কোনে কাবা দেবেরি ওয়াশে একম কলগন মেন তেরে গে সিফাই নাই এক উকারে গে মিয়ান কামে কোরার মন ফিয়া আনক কফা কুরম নান হে ওকান তত্ত্ব এবে কালুম ওয়ার সিরু সিরু মি কোরানি মি কান্তা মুসসাদিনা নেগে মুসসাদিনা সেগেজে ফাহুম এমি হুস কুরআন ফারায় এমি হুস কুরআন ফারায় অনেক কামি বে আমি হুম আতবে জে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আহদান্নানি আল্লাহ রাসূল এমি হুন নাই এমি হুস কুরআন ফারায় ইয়ে কান্তা দেন আল্লাহ গে রাসূল হাদিস ফুল কুরবানি যালিকা ফাদলুল্লাহ ইয়তিহি মান ইয়াশা আল্লাহ গে দারমা কে কেলাং গিরাদ করি বাই কারে দেবান আদমি হিসাব নিমারান মিরে দে মা দমারে বাকি বেন সওয়ালিং বে ফুল কো সওয়াল ও মিহার এগে কুরিং কেতাই ফাফিয়া কুরিং কেত নামাজ কুরআন আহমেলাস কুরআন ও কুর নামাজ গফাদেন ফারান কুরিং অতি আমাজ স্যার মিহার কেতা ফিলানি কি হার মিহার এঙ্গে নামাজ তুয়েস এরা আমি আর ওদিন আসলো অতি দিন কে তাই ফিলান দেন কে ফান নামাজ কুরা বার দিউ হো কুরে নামাজ দেবি কে তা নামাজ কে আসলো কে রাই দিউ কো কুরে নামাজ দেন এতি লাস মি আর হো কুরে নামাজ তা আরজ ওয়ান্যা ফাস ফাস কুরে দানে নামাজ ফাস কুরে বেন মি বনা কে তা আদিনু ফিলান্যা এবন দে জাহার কে তা ফিলানে ফাস ফাস কুরে দান দে জাহার কোন কমিয়া কাস দে নামাজ গন দিমা আবি কাসে দে নামাজ কে দেন নেন এচ আঙ্গা ফায় এ দে নামাজ পুরন পুরন জিয়ানে এখন কোন নামাজ কি ফরজ আনে কেত নামাজ কি এই মুস্তাহাব কাম সুন্নাত কোন নামাজ কি ফরজ আইনে হ্যাঁ ও হো এমে ফাহার কই ফিকা গিনা ইলম নবী দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কেত এ রিওয়ায়েত তাফাত হই গে সহুরি তেন হাদু কেত কা বিহ গত কোনস নেই এবসেচে রিভাবে গে আসবে ইলমের কিয়াস কো ফতি এর কেত তেন হাদু কেত আগে মাসালা আ এ থাঙ্গে বই আমি আর কে তে নামাজ কি ঈদ মি আর ঈদ ইকুর কি ইস ঈদে ঈদে গত কাটা ব্যাপতি মুসলিম না ঈদে মি ইস ঈদে দে ঈদ জামা এম বেগ হাদিস ফুল গাসিনি এ মুসলিম নে তে বাম হে না মি দে ঈদ জামা কর দে ব্যাপি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গদি মা এম মি ঈদ নামাজ তে না না এক জামাত করে মি হুন না হুকুর নামাজ মাফে হুকুর নামাজ মাফ হয়ে গেবে দেখাম তি মান নামে কুরআন নামে দেন সুন্নতে মি কো বেন মি কো রেন এ দেন এ কামা বেগত এন সরি হানাস আসফা দেন কেতনা মাদমি বাকি হাস বাগুতে গে ইয়া কি অনেক কামি হেন দুস্তা কেস খান্ডে এলি ফাওয়া ইচ্ছে সুনু এই কি কেত ফেনে জাতি বামে আবহান না মাদান আওয়াজ গান না রাজি কুর কুর মান আল্লাহ এই আল্লাহ গে নিশান তা হুগে তেরেন নিশান কে এই হেকিতা হুগে তেরেন কলা কুল দুম মান তাকম গে হেকিতা হুগে তেরেন হেক্কে কে এই এ বাগুত আল্লাহ বিরবতি আবহান আল্লাহ জিকুর কুর মান টাকা আওয়াজ গান না আছে এই ইয়ং আলিগা দেয় থেকে আলিখাঙ্গে দুব্বাহি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুলা দুমান তাকাম গে হিক্কে এম এই বাগুতুকে আল্লাহ বিরুং এ আবাহ আল্লাহ মাতিং হান্দাম করম টাকা একান কুরআন জি আবাহ এই একার কান্ত কি আনি সলাতুল আয়াত আল্লাহ গে কুলা দুমান তাকি হেকিতাক ফেনুম একাম টাকা করবে নামাজ একাম টাকা করবে নামাজ মিসাল কি গোতন নামাজ পুরবে না তুফান গান নাই রোস নামাজ দাঙ্গ বসে গান নাম এ কাহলা এ কিয়াস কো পেল মেরিং কাম গ মাচ আ ওয়াসিয়াত কি না ওয়াসিয়াত কুরআন বেনম বেজিয়া মার মার বালিগা wasiyatek kuran beenum vejjiya ena marubajjan hama arawagutuga e kuran jehema ena marunu ivas te marunu vejjiya eda eti filadi eita e wasiyatek kuran beenum vejjiya den bayen hadis luge bahari ena marubajjan arafa liya re wasiyya tinduwas kurin liya re ena onnan jehena diye fa wasiyya e wasiyatu ge kantange kuri samanu ge war bodu kame den mi hara kunai kama kama bodu is kame de kame nun ei kiye wasiyata ki e marwaagutuga wasiyya e eru war bodu kamen e hama ilmeri yakus marang hazura uddari warun nab seta wasiyate kun ambi miha wasiyate kun darin nab wasiyate kun e wasiyya ittan e war muhim wecha hai gatuwa den misaka mudalum wasiyate kuranya liye fa baawan ji ya mi yakat timan na maruwa mi yene war deshe nan hadiya eka wasiyye liye fa baawan ji ya denya den vaartaveriya kannu kure wen wasiyate vaartaverna wasiyek kure weni ehem vaartaveringe muddaya ekuwa den enage mudalun emme boda wasiyek kure weni timba kulai ba ever ginen nu kure wen wasiyate mana timba kulai bas ginai hadis ful kure wi timba kulai bas ginai ehem ilmer vidal mustahab wegen wa gota ki timba kulai ebevrus madu kollume ei vaartaverna nge du kuran je ba emme hum vaartaverinde keruli yassa emme hunan nu den wegen ehem mi huna eba du kolla duru hama hile mi hunna enage muda kol ba emmi hun eden allah liwa fa wa ichen e yadi mi hunnu ba yakas enage muda kol mi hunna ena maru wegen diyama mer firmiha ga aslu hagga ki hatar maha diha duwas enage rangalu kame den e ena ehen hurun firmiha siye kofia ena ke rangalo kame den ane eva gutu ena firmiha ke warta verin jene nan haradu kodde firmiha gutu wasiye kofo wejji ayoti wala juna halekum fa fenne te ena du kolli askale me har ena gutu wasiye kofo wejji ya bena bal hatan jene tena firmiha ke warta verin ek allah ekon fala juna halekum te ena fa fenne te kamalun alun kaven ye kurmatta ka diuma du kolli as masalnete wiswafeng a darin den balen ji hene den e mihuna ege issali ben ta firmi hage mudalun mudahure jiya mihar ehen oti enage gadave salamatun huriru egotan anage diko fiya baane ehnes marbayyan arafa henne hedene marbayyan arafa hedma ki mana kame marbayyan arafa hem miya kalliye denu muda ehi dana adi enage warta verin ki tammenu ba kamuga vias warta verin nadda ehn nama sena diri salamatun hutta ehem miya kad denya a ehm vejjiya e miya kalli beene gadave salamatun hutta ane miya ka miliye dini misar kenage muda ene ase em vejjia enage muda libene emihaka marubayyan arah manavegen vani vartaverin mahrum ko fehmihaka liyum ehem begen bayen ilmer vidala fori wajibekei ishin degen nuane muhaddisun ge arhu gina muhaddisun ge arhu ga wajibe ekam fiqhu ilmu ringa arhuga mustahabbu kamen ei gada sunnaten ei muhaddisun ga arhuga sunnate wajibe namaz tibun oho wajiben ala fiya faferi tawa ei qado pura ka ji hechi sen nu yar wajiben ala ji faferi wa em ben bang ilmu ringa dalam wajibe ke amruge lafza asai ni ma hadis ruga idha dakhala ahadukum al masjida fala yajlis hatta yusalli rak'atayn teba min kuramih kum iskita wadajia ina nuishin nare dera koy kofu madande mi mi hadis as dekam ko alungana bas dekhe gotu ge ei gadavegen wa sunnate e ki ve dalilen eban liben e amuru mustahab kamakan emure ei anas kaabu bun malik e ansori be kade ei tabu ko hangurama fahajjahi wada genne vitin sahabin kur es sahabi قرآن کے بے کلنگ واقعتی وعلى الثلاثة الذين قلفوا ای تیم بے کلنگ توبہ باوالی وی اڈوں ایک ترین قابل مالک دن دیوانا میں حکی مرارا بن ربیہ انہی تیم بے کلنگ ہلال بن امیہ می تیم بے کلنگ kaabun malik vidalwani timanna ek rasulullah sam tabuk kangurama wada ga timan munafiqun gadu gosse ki hujja itta dakkaagen ma phoda afiye bahanata dakkaagen nu de unemi hem mihem vegenne er madina ga timus munafiqun fahajjai mi de tin sahabin fiya den timus munafiqun kangurama fahajjai eme warabiru gai kaabun malik was kaabun malik vidalwi ek defanu tabuk kangurama wadaagen eme furtame ek defanu kangurama wadaagen hendunu magutu madina wadaagenawa ehnun tanekga madu kurawagen hun ek defanu hunnawa lashkaraagen hendunu wade wadaagenawa madina abadu was den hendunu wadaagen eme furtame ek defanu gekulaka wadaennu ganawana masyunnawa wiya wadaagen etanga madu kurawage derakwe kurawagen den wadaagenawa den ek defanu derakwe kurawitana mi hungandawai dannaman timannas gos fime timanna gos ekali fana kuriful mati isi dejjame etanga derakwe kuriwah kene adi ekali fana kawbun malika derakwe kurawwan amur kurawvi kame vesnei tennaka mi dalilun ilmeri midalwani eti e emurifayeni gadavegem wasunnataka eje den ekamaku bayan ilu muhaddisun gabulennu kurami tanaya muhaddisun gabul kirennu kurani dan muhaddisun vidalwe feinnani etanga beenumwa nukuta eni bayangefa kihinenge engeni etanga ekalifana amurunu kurabba kanu te ekalifana derakwennu kon isinkan eves nuqtae nuqtae eves ekama ko etanga bayame fane tima ilmerin e vidala feni e gadavegen wa sunnate kama den e yemme rajih ko ekama fennani gina ilmerin ko ta vidala for e gadavegen wa sunnate ke wajibenu නේ ගුණ සුවාය. කුරුම්. තහියතුල් මස්ජිද් කුරුම්. ආ ඒරකක් කොග්ගෙන්නවා. ආ ඒරකක් කොග්ගෙන්නවා. මරෝති ඉදා උකීමති සලාත් ෆලා සලාත ඉල්ලල් මක්තුබා. ফরযু নামাজে গামাই দেউনিমা দেন ইতুর এভস নামাজে নেতে ফরযু নামাজ ফিয়া হানাফিন এ সিদা মি হাদিস এমে ইনকার ইয়া খিলাফ আমি আমাল কোরআন তাহিয়াতুল মসজিদ কোরআন মত এ নামাজ কে ইহু সুন্নাই হে মার এ নামাজ কে ইহু সুন্নাত এ ইহু সুন্নাই কোরআন এর তাহিয়াতুল মসজিদ সিমে নি গেন দান তাহিয়াতুল মসজিদে কিয়া ফেনতে ইলমেরিন দিফ ওই নামে এয়া এঙ্গেজে অতি দেরকেন নু কোন নিছি না মেহার এতাগে দেরকে কুরবুনি মা ইছি দেরকে কুরবুনি এ মেন আ মেনদুর নামাজ কে হুসুন নে কুরবুনি মা আমা তাহিয়াতুল মসজিদে কুরবুনি মে তাহিয়াতুল মসজিদে কি মিসকিতু কে বেদুং এগে মানে কি তাহিয়া গে মানে কি বেদুং মিসকিতান ইহতরাম কো মিসকিতু কা আদব কুরমাট্টা কা দেরকতে কুফমি ইছি না নি মেহার এ মাকসুদ এব হাসিল বে এদেরাক ওয়াতুম বেস এ কি না ওহো হো তাহিয়াতুল মসজিদ দেন এই হাম আ দেরাক কোন কোন নিশিন না রামিহার এ তি ফুদে এব তাহিয়াতুল মসজিদ বেস আমি তাং কোড় বিসমিল্লাহ রাং গালা মিহার এই তাহিয়াতুল মসজিদ মিহার মি বাগত কি এ তি ওয়ে এব তাহিয়াতুল মসজিদ বেস মেন দরমাত গি সুন্নাত বেস এই মুগনা মিহার মিসকিতু গে দুম বেস এনি ওয়েফা তাহিয়াতুল মিয়া তাহিয়াতুল মসজিদ মি হন এই মানে এই হাম তাহিয়াতুল মসজিদ কিয়ে দে রাখওয়াতে দিন দিবে হিম বলা নামে মিসকিতু কে বেদুম এন মিসকিতু কে বেদুম বেস ফরিহাম ফে মেন্দর নাদি হিসুন নাই বেস ফরিহাম বেফা বাকি হাত সে কোন নেক গানে গেন তাহিয়াতুল মসজিদ নেক গানে কুরা গানু জি এন নাম সারক মিয়াকু নামাজ নু বাগু তেগ গানি ওয়া দেফা দে রাখওয়াতে গিনা নিয়ে গান্না নি সুন নাই কম মেহেন তাহিয়াতুল মসজিদ কান্নু এজ তাহিয়াতুল মসজিদ কে এবস রিওয়ায়াত গানে গেন নামে এই ইলমেরিন দেবা ফরিনা এগের হুদ্দা তাকবীরকে ফাহুম করিয়াস এক তাকবীরকে কুরিং কুরুম মানালি তাকবীর কুরিং কক গেনওয়ান এমা ইমাম মিহা তাকবীর জিমবাস তিঙ্গো তাকাং উদ্দা এ তাকবীরা এক পং হারাকায় কুরমা নুয়া তাকবীর কিয়া ফা হারাকায় কুরমা নুয়াতা হারাকায় কফ তাকবীর কিমা ekam bayin elmer vidalwani kuri goin iharan galen nuune ei sababaki bayekanta ta mihar misalaka bayekanta ta jamaai bodu mihar kuri ge jamaai ta kagure kurin takbir harakat kurin takbir kiyafi imam mihabr kurin maumumun harakai kurun ekashi gende den takbira ekuga kurun eves mi zamanuga ego eves nukurun rangali ei ego takkuries bay mihun imam mihar kurin harakai kurun ekashi gende ei khande eligen harang kame khande eligen harang kame ei imam mihabr kurin maumumun harakai kurun harakai kurun mi bunaveni ane tanik ka element nu harakai harakai kurun namadu ge harakai ta namadu ge harakai ta den ema imam miha ge harakata mi buni takbir harakata bure fas kurun rangali tan kole rangali fas kollu sida ekko fas kollu me vesnu mi har komme swaraka sajida tiri vefa allahu akbar kiyu komme swaraka tiri vefa ei merangal go kama fenna namaz furi hamani desalan dinima ah mihar misal ke egenin fayda yaki ilmer mi dalwa gotuga furatta masalan din tana wudu gellu ni mi age wudu gelle je namaz sahwa furatta masalan din tanu ah eram masalen nei eram masalen ena kendu ni masalen nei gastu kanda gennu ana gastu ga kanda gennu ana kendu ni masalen nei mehar mi devana salam ki mustahab wegen wa salam furatam salam ki fardu salam e namaz furihamani devana salam furihama wa e namaz to ge mustahab kan tataka effada mustahab kamen ei e ma egen ilmerin naga faida ya ki furatam salam din tana wudu ge lejja namaz sohha ei faida ei faida e henun gastu ge na furatam namaz du kol makruha wa na gastu ge na furatam salam difa devana salam du kol lafa gosse namaz makruha wa سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك